بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو الله رنامي لا أقسم بهذا البلد آمي شاپوت كوريتي چي اي نغوري وأنت حل بهذا البلد أرتمي اي نغوري رودي باشي ووالد وما ولد শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ আমি তো মানুষ সৃষ্টি করিয়েছি কষ্ট ক্লেশের মধ্যে আইহসাবু আল লাই ইয়াকদির আলাইহি আহাদ সে কি মনে করে যে কখনো তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা সে বলে আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি সে কি মনে করে যে তাহাকে কেহ দেখে নাই আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু আর জিহ্বা ও দুই ওষ্ঠ আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি ইয়া হইতেছে দাসমুক্তি أو إطعام في يوم ذي مسغبة أثبا دربيكر دين أحد جدان يتيما ذا مقربة ياتيم أتيوك أو مسكينا ذا متربة أثبا داردر نشبشي تو نشوك ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة تدبري شيء أنتر بكتو هاي مومن دير ابن تهادير جهارا پرش پرتو اپدش دائي دھر جو دھارنير و دائي دکھن نير أولئك أصحاب الميمنة يرأي شبهد گوشالي والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে উহারাই হতভাগ্য عليهم نار مؤصدة উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে